عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. বলছিলাম মনের কথা। মন মানুষের এমন এক যন্ত্র যে সোনার কাঠি রূপোর কাঠির মতো। মন অনেক কিছুকে ভালো করতে পারে, অনেক কিছুকে খারাপ করতে পারে। মন এমন জিনিস, যদি মনের ভিতর আপনার ঠিক থাকে তাহলে বাইরের জোর জবরদস্তি বা বাইরে থেকে আপনাকে কেউ চাপ দিলে, কেউ নিরুপায় করলে, কেউ গত্যন্তরহীন করলে আপনার ক্ষতি হবে না। কেমন? বাইরে থেকে কেউ যদি বলে মূর্তিকে প্রণাম কর, মূর্তিকে সিজদা কর, না হয় শুট করে দেব কিংবা না হয় ছুরি চালিয়ে দেব, আপনি কি করবেন? করবেন না করবেন না? তখন বলবেন যে জান বাঁচানো ফরজ, তাই না? এক্ষেত্রে যদি আপনি পারেন মারদে মুজাহিদের মতো যে জান দেবো তবু আমি শিরিক করব না, আপনি করতে পারেন, কিন্তু আপনার জন্য জায়েজ, আপনার জন্য জায়েজ যে আপনি মূর্তির সামনে সিজদা করবেন, কিন্তু মন কি হবে? মনে ওই মূর্তির প্রতি কি থাকবে? ঘৃণা থাকবে। বরং আপনি আসলে সিজদা করবেন কাকে? আল্লাহকে। মূর্তির সামনে সিজদা করলে তো মূর্তিকে সিজদা করা হয় না। এই তো আমরা প্রত্যেকদিন মসজিদে সিজদা করছি, সামনে কত রকম কাঠ থাকে, সিমেন্ট থাকে, ইট থাকে, তাই না? চেয়ার থাকে, কত কিছু থাকে, আমরা কি এগুলো সিজদা করি? কাকে সিজদা করি? কাবা শরীফকে কেন্দ্র করে প্রদক্ষিণ করি, তওয়াফ করি। কার জন্য করি? কাবা শরীফের জন্য না, আল্লাহর জন্য। মন যদি ঠিক থাকে, মনে যদি কোনো ভেজাল না ঢোকে, তাহলেও নিরুপায় ক্ষেত্রে যদি আপনি সামনে গায়রুল্লাহকে সেজদা করেন, আপনার মন যদি প্রশান্ত, আপনার পরিপূর্ণ ইমানে থাকে, ইমান থাকে, তাহলে পরে ক্ষতি হবে না। আচ্ছা, আপনারা হাদিস শুনেছেন যে এক ব্যক্তি একটা মাছির কারণে জান্নাত গেছে আর মাছির কারণে জাহান্নাম গেছে। কিভাবে? ওই যে মুশরিকদের মূর্তি পূজার বেদির সামনে দিয়ে পার হচ্ছিল, দিয়ে দুটো লোক, তারপরে তারা বলল এদিকে পার হতে দেব না যদি না তোমরা একটা কোরবানি পেশ করো, একটা বলিদান চাই, বলিদান দেবে তবে এদিকে পার হতে দেবো, না শেষ করে দেবো। তো ভারী মুশকিল, আমরা বলিদান পাবো কোথায়? তো বললো কাররিব ওয়ালা জুবাবা, একটা মাছি হলেও তোমাদেরকে পেশ করতে হবে, প্রাণ মানে বলিদান দিতে হবে। তখন দুজনেই দুটো মাছি ধরে সেখানে বলিদান দিল বা খুন করলো, যাই হোক, একজন গেল, একজন দিল, তার জন্য সে জাহান্নাম গেল, আর একজন দিল না, ফলে সে খুন হয়ে গেল, সে জান্নাতে গেল। তো এটা কি হুজুর? এটা হচ্ছে যে খুন, সে আমরা বেছে নিয়েছে আমি শিরিক করব না, জান দেবো তবু শিরিক করবো, সে জান্নাতে গেল, কিন্তু জাহান্নামে গেল কেন? যেহেতু সে মন দিয়ে ফেলেছিল, মানে কোরবানিটা মন দিয়ে করে ফেলেছিল। যদি মন দিয়ে না করত, যে বাধ্য হয়ে করত, তাহলে পরে তার গোনা হতো না এবং জাহান্নামে যেত না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে তার শাস্তি কি? কাফিরের শাস্তি জাহান্নাম। ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইনুম বিল ঈমান, তবে যাকে বাধ্য করা হয়, নিরুপায় করা হয়, জোর জবরদস্তি করা হয়, আর তার হৃদয় ঈমান দ্বারা পরিপূর্ণ থাকে, তাহলে তার কোন ক্ষতি হয় না। আপনারা জানেন, জোর করে যদি কাউকে মুসলমান বানানো হয়, মুসলমান হবে না। জোর করে যদি কারো বিয়ে দেওয়া হয়, বিয়ে হবে। জোর করে যদি তালাক দেওয়া হয়, তালাক হবে? তালাক দেওয়ানো হয়, তালাক দে না হয় তোকে খুন করে দেব, বিয়েতে হু বল, বিয়ে কর না হয় তোকে খুন করে দেব, এ হবে কি? এগুলো জোর করে কিছু হয় না, জোর করে মুসলমান হয় না। জোর করে কোনো জায়গা ছিনিয়ে নিয়ে মসজিদ বানালে সে মসজিদে নামাজ হয় না, তাই না? জোর করে কোনো জিনিস হয় লা ইকরাহ ফিদ্দিন, দিনের ব্যাপারে জোর জবরদস্তি নেই। আপনি জোর করে কাউকে মুসলমান বানাবেন, সে মুসলমানের কোনো দাম নেই। মুসলমান হতে হলে অন্তর থেকে হতে হবে। এই জন্য তরবারি দ্বারা মুসলমান হয়েছে কথা ভুল, তরবারি দ্বারা না, বরং যারা হয়েছে তারা অন্তর দ্বারা হয়েছে। অন্তর দ্বারা না হলে তাদের ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ বলছেন, যদি কেউ শিরিক করতে বাধ্য হয়, নিরুপায় হয়, গত্যন্তরহীন হয়, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কারণ আল্লাহ অন্তর খবর জানছেন যে বেচারি বাধ্য। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান, কিন্তু যারা বা যে ব্যক্তি কুফরির জন্য নিজের অন্তরকে একদম প্রকাশ করে দেবে, খুলে দেবে, প্রকট করে দেবে ইত্যাদি, তাহলে সে কি হয়েছে, কাফের হবে। فَعَلَيْهِمْ غَضَبٌ مِّنَ اللَّهِ, তাহলে এদের জন্যই কি হবে, আল্লাহর পক্ষ থেকে গজব। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য হবে বিরাট আযাব। যদি মন থেকে কেউ কুফরি করে তাহলে তাদের জন্য বিরাট আযাব, সূরা নাহল 106 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেছেন। বোঝা গেল কি, ইল্লা মান উকরিহা, যাকে নিরুপায় করা হবে, বাধ্য করা হবে, জোর জবরদস্তি করা হবে, কিসের জন্য, শিরকের জন্য, কুফরির জন্য, আল্লাহ তাআলা তাকে কাফের বানাবেন না, আল্লাহ তাআলা অন্তরের খবর জানেন, এই হচ্ছে কথা। এজন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাস্তুকরিহু আলাইহ, আল্লাহ তাআলা অতিক্রম করেছেন, মাফ করে দিয়েছেন কি, আমার উম্মতকে, মুহাম্মাদী উম্মতে মুহাম্মাদীকে মাফ করে দিয়েছেন কি, যদি কিছু ভুল করে করে তাহলে মাফ, ভুল করে বাই চান্স করে ফেলেছে তাহলে মাফ, ভুলে গিয়ে করে তাহলে মাফ, আর বাধ্য হয়ে করে তাহলেও মাফ। যদি কোনো কাজ বাধ্য হয়ে করে, শিরিক হোক, কুফরি হোক, কাবিরা গুনাহ হোক, তাহলে কি হবে, মাফ হয়ে যাবে। আপনারা জানেন, যদি কাউকে ধর্ষণ করা হয়, কোনো মহিলাকে ধর্ষণ করা হয়, পুরুষ ধর্ষণ হয় না, হয় না, শুনেছি পুরুষ ধর্ষণও হয়, জানি না কিভাবে হয়, আল্লাহই জানে। পুরুষকে যদি জোর করা হয় ব্যভিচার করার জন্য, তার মানে যৌনাঙ্গ স্ফীত হয় কি করে জানি না, কিভাবে জবরদস্তি হয় জানি না, হয়তো বা ধমক দিয়ে তুমি যদি না করো তাহলে পরে তোমাকে আমি করব, তারপর হয়তো বাধ্য হয় করতে, হতে পারে। আর মহিলাকে ধর্ষণ করা কোন ব্যাপারই নেই, মহিলাকে যদি ধর্ষণ করা হয় তাহলে মহিলা গুনাহ হবে, কিংবা পুরুষকে যদি ধর্ষণ করা হয় মহিলার পক্ষ থেকে, অবশ্য তাসলিমা নাসিনা পারবে, তাই না, তাহলে কি গুনাহ হবে, গুনাহ হবে না, কেননা সে বাধ্য, নিরুপায়। কিন্তু যদি সেখানেই মন হয়ে যায়, যেমন এক নেতা বলেছিল যে মহিলারা যদি ধর্ষণকে বাধা দিতে না পারে তাহলে উপভোগ করুক, কত বড় একটা অপমানকর কথা বলেছিল এক নেতা, অবশ্য পরে সে ক্ষমাও চেয়েছিল, বাধা দিতে না পারলে উপভোগ কর। এখন যদি সে বাধা দিতে পারল না, তারপর সেই পুরুষের সঙ্গে উপভোগ করতে শুরু করলো, মন হয়ে গেল, মন মজা নিতে শুরু করলো, তাহলে গুনাহ হবে না, হবে না, তাহলে গুনাহ, যে পরিমাণে মন চলে আসবে খালাস। কিন্তু যদি তার মন মোটেই না থাকে, মানে বাধ্য হয়ে, নিরুপায় হয়ে, বাঁধা অবস্থায়, এমন অবস্থায় যে তার কোনো উপায় নেই, সেই ক্ষেত্রে তার গোনা হবে না, এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন যদি কোন বউ তার শ্বশুর দ্বারা ধর্ষিতা হয়, তাহলে সেই মেয়ে তার স্বামীর জন্য হারাম হবে না, হবে না, জোর জবরদস্তি করে, অবশ্যই জোর জবরদস্তি করে, বুঝতে পারছেন, মন দিয়ে করলেও হারাম হবে কি না, হালাল জিনিসটা হারাম হবে কি না, এ নিয়ে মতভেদ আছে বলে আমাদের, মন দিয়ে করলে, তবুও বলা হচ্ছে যে দলিল নেই, তবে কোন হারাম হালাল জিনিসকে হারাম করতে পারে না, স্বামী স্বামীই থাকবে। এখন জোর জবরদস্তি করে যদি কেউ করে, ধর্ষণ করে কোন শ্বশুর তার বউকে, তাহলে তার ছেলের জন্য ওই বউ হারাম হবে না, হারাম হবে না, তার কারণ সে নিরুপায়, সে তার কোনো উপায় ছিল না, তাকে বাধ্য হয়ে ঘরের ভিতরে তাকে এইভাবে ধর্ষণ করেছে, এই জন্য সে স্বামীর জন্য হারাম হয়ে যাবে, তা না, হতে পারে না, যেহেতু জোর করে কোন জিনিস আল্লাহর কাছে ধরা হয় না, গ্রহণযোগ্য হয় না, জোর করে করা হয়েছে সেহেতু এটা তার স্বামীর জন্য সে মহিলা হারাম হবে না। রোজার ব্যাপারও তাই, রোজার ব্যাপারও তাই, রোজা যদি আপনাকে জোর করে বলে খা, নে পেপসি খা জোর করে, না আমি রোজাটা গেছি, না খাল আমি মেরে দেবো, তো আপনি জোর করে খাওয়ায় কি করবেন আপনি? তেমনি ভুল করে যদি খেয়ে ফেলেন আপনি তেমনি, হ্যাঁ যদি ভুল করে, এমন তো মশলা আছে স্ত্রী সহবাস যদি কেউ ভুল করে ফেলে, অনেকে বলে স্ত্রী সহবাস ভুল করে কি করে হয়, অনেকে প্রশ্ন করে ভুল করে কি করে হয় তো জানেন আপনারা, যদি মনে করুন প্রথম রোজার দিন কিংবা হয়তো সফরে আছেন, এ সময় আপনি ঘুমের ঘরে আছেন, স্বামী স্ত্রী শুয়ে আছেন, এমন সময় হতে পারে কারো যদি হয়ে যায় ভুল, এটা মশলা, যদি ভুল করে হয়ে যায় তাহলে রোজা নষ্ট হবে না, রোজা নষ্ট হবে না। এখন স্ত্রী যদি রোজা অবস্থায় যদি স্ত্রীকে জবরদস্তি করা হয় তাহলে স্ত্রীকে কাফারা লাগবে না, কারণ সে নিরুপায়, স্বামী স্ত্রী এখানে বাধা দেওয়ার কঠিন। এখন স্বামী মানবে না, স্বামী রোজা সে তো নষ্ট করছে, তাকে কাফারা লাগবে তাই না? তার কাফারা তো জানেন কি, হ্যাঁ একটা রোজা নষ্ট করার জন্য ষাট খানা রোজা রাখতে হবে, ষাট দুমাস, আর না পারলে, না পারলে কি করতে হবে, ষাট জন মিসকিন খাওয়াতে হবে, এ তো শাস্তি আছে। কিন্তু স্ত্রীকে লাগবে না, কেননা সে সে বাধ্য ছিল, তার মানে নিরুপায় ছিল, এই জন্য তাকে কি করা হবে, তাকে মাফ করা হবে। আল্লাহ তাআলা লা বলেছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম ওয়াল্লাহু গাফুরুন হালিম, সূরা বাকারা 225 নম্বর আয়াত। অনেক সময় আমরা কসম খাই, যে কসমগুলোকে লাগু বলা হয়, লাগু মানে যেগুলো হচ্ছে ফলস, যাকে বলা হয় ফলস কথাবার্তা। আমাকে যে হ্যালো মুদির মজুদ, লা ওয়াল্লাহি মজুদ, এখানে লা ওয়াল্লাহি মানে না আল্লাহর কসম মজুদ নেই, আল্লাহর কসম উদ্দেশ্য না, সে তো কসম করতে বলেনি, সে অবিশ্বাসও করেনি, কিন্তু তবু আমি ফালতু বলে লা ওয়াল্লাহি, লা ওয়াল্লাহি, এটা অভ্যাসগত। আমাদের দেশে কিছু কথা আছে দেখবেন, কোন কোন মানুষ বলে থাকে মুদ্রা দোষ বলে একে, হ্যাঁ মানে মানে কি বলবো, মানে মানে কি বলবো, মানে এই যে মানে মানে মানে বলে না, বলে না, এই মানে কথাটা কোনো মানে আছে, কোনো মানে নেই। তেমনি আরবি লোকেদের, আরবদের কথায় কথায় ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি বলে থাকে, প্রয়োজনে ওয়াল্লাহি, মুদির মজুদ লা ওয়াল্লাহি গায়ের মজুদ, কি দরকার লা ওয়াল্লাহি, সে তো অবিশ্বাস করেন। এই যে একেবারে লাগু, এটা হচ্ছে ওয়াসার ফলস, এই কসম আল্লাহ ধরবেন না। হ্যাঁ দামাম যাবেন, লা ওয়াল্লাহি মা বড় আল্লাহর কসম আমি যাব না, তারপরে আপনাকে যে আপনি সুযোগ হলো আপনি আপনি গেলেন, কাফারা লাগবে, কাফারা লাগবে না, কেন আপনি যে কসমটা করেছিলেন সেটা সেই কসম ছিল না যে কসম করা হয় যে আমি যাবই না, উদ্দেশ্য কি, এই যে মুদ্রা দোষে আপনি বলে ফেলেন লা ওয়াল্লাহি মা বড় হ্যাঁ এই কসম আল্লাহ ধরবেন না। আল্লাহ তাআলা বলেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম, হ্যাঁ অন্তর থেকে যে কসম তোমরা করো আল্লাহ ধরবেন ছাড়বেন না, আল্লাহর কসম আমি দাম্মাম যাব না, তারপরে আপনি গেলেন কি করতে হবে, তাহলে আল্লাহ ধরবেন, তাহলে কাফারা লাগবে তাই না, কাফারা কি, হ্যাঁ কাফারা কি, কাফারা হলো গোলাম আজাদ, গোলাম আজাদের ব্যাপার ছেড়ে দেন, নেই তাহলে কি করতে হবে, দশটা মিসকিনকে খানা খাওয়াতে হবে এক বেলা, অথবা সবাই এক কিলো করে চাল দিলেই হবে দশজনকে, কিংবা দশজনের চাল একজন দুজন তিনজনকে দিলে চলবে, আর না হয় কাপড় দিতে হবে, একটা লুঙ্গি একটা গেঞ্জি দিতে হবে, কোনটা সহজ, খানা খাওয়াটা সহজ না, সবাই এক কিলো চাল সহজ না, একটা লুঙ্গি গেঞ্জি সহজ, হ্যাঁ নিশ্চয়ই সস্তাটা সবাই বোঝে, সস্তাটাই দেন, যদি আপনি না পারেন তার মানে এখানে পারার ব্যাপারটা কি হলো, তাহলে খাওয়া দিতে না পারেন, যদি খাওয়ার দিতে না পারেন, খাদ্য দান না করতে পারেন, সওয়া দশ কত কেজি হচ্ছে, সাড়ে বারো কিলো বোধ হয়, হ্যাঁ তো যদি আপনি না দিতে পারেন তাহলে তিনটে রোজা, আমি আল্লাহ তুল তিনটে রোজা নয়, বুঝতে পারলেন, আগে খাবার দিতে হবে, খাবার দেওয়ার তৌফিক না থাকলে তখন রোজা রাখতে হবে, আজ ওই বলা হলো স্ত্রী সহবাস করলে কি করতে হবে, ষাটখানা রোজা রাখতে হবে, আগে রোজা রাখতে হবে, শক্তি থাকলে আপনার খাবার দেওয়া হবে না। যদি না পারেন, যদি বলেন হুজুর এই তো এই এক মাস রাখতে গিয়েই তো সর্বনাশ করে ফেললাম, আবার দু মাস কি করে রাখবো, তাহলে এক কাজ করেন ভাই, রাত কাছে আছে তবু সবুর হয় না এতে, যাই হোক তো ঠিক আছে রাখো রোজা রাখো, পারবো না তাহলে খাও, সে ষাটটা মিসকিনকে খাওয়াতে হবে। এখানে উল্টো, এখানে হচ্ছে যদি আপনি খাবার দিতে না পারেন তাহলে তিনটে রোজা, যেমন করেছে আপনি দশটা মিসকিনকে খাওয়াতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে ফা কাফারাতুহু ইতআমু আশরাতি মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরীরু রাকাবা ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, যদি কেউ না পারে তাহলে তিনটে রোজা, ঠিক আছে। এখানে কিন্তু উল্টো, ওটার উল্টো, ঠিক আছে। অথচ রোজাটাই কঠিন তাই না, কিন্তু যাদের জন্য পয়সার মার কঠিন তাদের জন্য কি রোজাটা সহজ, দেখবেন আল্লাহ তুল রোজা রাখতে শুরু করবে, বাবা কি দরকার দশটা মিনিট খাওয়া দো, এ তো অনেক, হ্যাঁ দশটা রোজা খুব সহজ, তিনটে রোজা তো সহজ, আর ওখানে ষাটখানা রোজা চারটিখানি কথা না, ওখানে কিন্তু টাকাটা বা কি বলে আপনার পয়সাটা সহজ বা খাবার দাওয়াটা সহজ তাই না। মোট কথা কি হলো তাহলে, যদি মন থেকে কসম করেন তাহলে সেই কসম ধরা হবে এবং তার কাফফারা লাগবে, আর যদি মন থেকে না করেন তাহলে না। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন সূরা আহজাব পাঁচ নম্বর আয়াত, ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফিমা আখতাতুম বিহ, যদি কোনো কাজ ভুল করে করে ফেলেছ তাহলে তোমাদের সমস্যা নেই, ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম, কিন্তু যেটা ইচ্ছা করে করেছ সেটাতেই হচ্ছে মুশকিল, ওয়া কান আল্লাহু গাফুরার রাহিমা, আল্লাহ হচ্ছেন পরম ক্ষমাশীল পরম দয়ালু। তাহলে বোঝা গেল ভুল করে যদি কিছু করে ফেলা হয় তাহলে পাপ হবে না তাই না। বাদশা নামদার ঢাকার সিটিতে শহরে বিশাল ভিড়, সেই ভিড়ের মাঝে এমনও সব মহিলারা কলেজ যাচ্ছে চাকরি করতে যাচ্ছে বাসের মানে গেটে সব ভিড় করে দাঁড়িয়ে আছে, বাস চলমান অবস্থায় চাপতে হয় অনেক সময় তাই না, ছুটে গিয়ে বাস চাপতে ডান্ডা ধরতে গেলেন এমন সময় এক মহিলার গায়ে হাত পড়ে গেল, এমন জায়গায় হাত পড়লো যেখানে কি করতে হয় যেখানে হ্যাঁ মার খেতে হবে। এখন আপনি বলুন আপনার যে হাতটা পড়লো আপনার মহিলার গায়ে যে হাতটা পড়লো এটাতে গোনা হবে না হবে না, হ্যাঁ গোনা হবে, যদি আপনার মন ছিল মনে যদি আপনার বদমাশি ছিল যে ডান্ডা ধরতে গিয়ে আমি অন্য কিছু ধরব তাহলে গোনা হবে, আর যদি আপনার ইচ্ছা ছিল যে না আমি ডান্ডাই ধরবো অন্য কিছু না কিন্তু বাই চান্স হাতটা লেগে গেছে আমার ইচ্ছা ছিল না, সেই ক্ষেত্রে আল্লাহর কাছে আপনার গোনা হবে না, কেন আপনি ইচ্ছা করে করেননি, ঠিক আছে কিনা। ভুল করে যদি কিছু হয়ে যায়, এভাবে অনেক উদাহরণ হতে পারে, যদি ভুল করে এমন কিছু করেন যেটা আপনার ইচ্ছা ছিল না তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা আপনার গোনা দেবেন না। যেমন এই যে একটা কথা বললেন যে ভুল করে যদি সহবাস করা হয় ভুল করে যদি খেয়ে না হয় রোজা রেখে হ্যাঁ তাহলে পরে এতে কি হবে, এতে গোনা হবে না বা রোজা ভাঙবে না, যাই হোক। এখন আর একটা কথা বলি, আল্লাহ তাআলা আপনার অন্তরে যত ক্ষমতা আছে আপনার মনে যত সাধ্য আছে সাধ্যের অতীত ভার চাপান না, আপনার ক্ষমতা নেই সেটা আপনি করতে পারছেন না, তারপরেও আপনার কি হবে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। উদাহরণস্বরূপ নামাজ গোসল করে উজু করে পড়তে হয় তাই না, কিন্তু এই মাঝরাতে এই ঠান্ডার দিনে আপনার আপনি অসুস্থ আপনার গায়ে জ্বর কিংবা মাথায় ক্ষত ঘা আর যদি স্বপ্নদোষ হয়ে যায় আর সেই ক্ষেত্রে কি করতে হবে, তাহলে গোসল যদি করেন তো ডাহা মরতে হবে কিংবা অসুখ বেড়ে যাবে, সেক্ষেত্রে কি আছে আল্লাহ তাআলা হালকা করে দিয়েছেন, আল্লাহু আকবার। দিনে ইসলামের এটা বৈশিষ্ট্য যে দিন কঠিন না, দিন মানলে দিন মানাটা কঠিন না সহজ, সুতরাং আপনি তায়াম্মুম করুন মাটির ওপরে হাত মেরে আপনি তায়াম্মুম করুন যে নিয়মে তায়াম্মুম করতে হয়, কিন্তু আপনাকে নামাজ পড়তে হবে, নামাজ মাফ না তাই না। নামাজ কোন কোন সময়ে মাফ, কোন সময়ে মাপ? তিন সময়ে নামাজ মাপ। যদি আপনি বলেন আমি শিশু না বালক, ঠিক আছে, নামাজ ফরজ না। যদি বলেন আমি পাগল, মজনুন, আমি পাগল, তাহলে পাগলের জন্য নামাজ মাপ। আর যদি আপনার মাসিক হয় তাহলে ঋতুমতী মহিলা মাসিক হলে পরে, কিংবা প্রসবোত্তর যে খুন আসে বাচ্চা হওয়ার পরে, সেই ক্ষেত্রে আপনার নামাজ মাফ, তাছাড়া তো নামাজ মাফ না। আর যদি আপনি মার ফুর্তি মার্কা ফকির হন বা পীর হন, তাহলে যদি আপনার জন্য নামাজ মাফ, তাই না? হায় হায় হায়, এরা বলে যে এদের জন্য মার ফুর্তি মার ফতি পেয়ে গেছে, এরা মার ফুর্তি মার ফুতিতে গিয়ে মার ফুনা না, এরকম কোন নিয়ম নেই যে এমন পীরের জন্য, এমন বুজুর্গের জন্য নামাজ মাফ। নামাজ মাফ না, নাপাক অবস্থাতেও নামাজ পড়তে হবে। আপনি নড়াচড়া করতে পারেন না, তাও নামাজ পড়তে হবে। যতক্ষণ আপনার জ্ঞান আছে আপনাকে নামাজ পড়তে হবে, কিন্তু আপনার যতটা ক্ষমতা ততটা করবেন। বাকি আপনার আপনাকে দাঁড়িয়ে পড়তে হবে না, উঠবোস করতে হবে না, কিন্তু আপনি পারছেন না, আপনাকে করতে হবে না। সুতরাং লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, সাধ্যের অতীত আল্লাহ কাউকে ভার দেন না। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, যে যে মানে জীবন বা যে মানুষ যে কাজ করে, ভালো কাজ করলে নিজের জন্য করবে, আর খারাপ কাজ করলে নিজে শাস্তি ভোগ করবে। তারপরে আল্লাহ বলছেন রাব্বানা লা তুআখিজনা, আমাদেরকে বলতে বলছেন রাব্বানা লা তুআখিজনা, হে আল্লাহ আমাদেরকে ধরো না, ইন্নাসিনা, যদি আমরা ভুল করি, আও আখতানা, কিংবা ভুলে গিয়ে থাকি বা ভুল করে করে থাকি, ভুলে গিয়ে থাকি অথবা ভুল করে করে থাকি। রাব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান, হে আমাদের প্রতিপালক আমাদের উপরে সেই বোঝ সেই ভার অর্পণ করো না, কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, যেমন আমাদের পূর্বে পূর্ববর্তী লোকেদের উপরে বহু শক্ত শক্ত কঠিন কঠিন বোঝা চাপানো হয়েছিল, যেগুলো মানা খুব কঠিন ছিল। তৌবা করার জন্য কি করতে হতো? হত্যা, আত্মহত্যা করতে হতো। তারপরে যদি গায়ে মদ পড়ে যেত, মদ যদি গায়ে পড়ে যেত কি হতো? কাঁইচি দিয়ে কাটতে হতো, গোস্ত কেটে ফেলতে হতো, ইত্যাদি কঠিন ছিল, অনেক কিছু কঠিন ছিল। আর আমাদের জন্য কি করা হয়েছে? আল্লাহ তুমি আমাদের জন্য সহজ করে দাও। রাব্বানা ওয়ালা তুহাম্মিলনা, আল্লাহ তুমি আমাদের উপরে চাপাইও না, মা লা তাকাতা লানা বিহ, এমন বোঝ চাপাইও না যে বোঝ বহন করার ক্ষমতা নেই। ওয়াফু আন্না, আমাদেরকে ক্ষমা করো, ওয়াকফির লানা, আমাদেরকে মার্জনা করো, ওয়ারহামনা, আমাদেরকে দয়া করো, আন্তা মাওলানা, তুমি আমাদের মাওলা, তুমি আমাদের প্রভু, ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফেরদের উপরে কাফের সম্প্রদায়ের উপরে আমাদেরকে সাহায্য করো। এখানে উদ্দেশ্যটা কি? যে সেই ভার সেই বোঝ আমাদের উপরে চাপাও না, যে ভার যে বোঝ আমাদের বহন করার ক্ষমতা নেই। এখানে আপনারা জানেন আল্লাহ তাআলা এর আগের আয়াতে বলেছিলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, তোমরা মনে মনে যে কথা বলছো মনে মনে রাখো অথবা প্রকাশ করো, আল্লাহ তাআলা তার হিসাব নেবেন। তারপর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যাকে ইচ্ছা আজাব দেবেন। তো সাহাবারা বলি তো মুশকিল কথা, আমরা মনে মনে অনেক সময় এমন কথা বলি তো খারাপ কথা, তাই না? বলুন, মনে মনে খারাপ উদয় হয় না? হয় না, খারাপ চিন্তা উদয় হয় না? হয় না। হ্যাঁ, বিশেষ করে মহিলা যৌন চিন্তা ইত্যাদি ইত্যাদি। তো এই যে চিন্তা, এই চিন্তা যে উদয় হয় মনে মনে যদি করি, আল্লাহ যদি ধরেন, তো মুশকিল না? বিশাল কঠিন, বিশাল কঠিন। এই কঠিন হওয়ার জন্য আল্লাহ তাআলা পরবর্তী আয়াত অবতীর্ণ করে আমাদেরকে বোঝালেন যে যে আল্লাহ তাআলা সেই ভার অর্পণ করেন না যে ভার বহন করার ক্ষমতা মানুষের নেই। মানুষের ক্ষমতা আছে, আপনারা জানেন, মনের উপরে মানুষের জোর থাকে না, পরের মন কিংবা নিজের মনই দেখেন। আপনার দুটো বউ আছে, দুটো বউয়ের মধ্যে একটা পুরনো একটা নতুন, নিশ্চয় কোন বউটার দিকে মনটা বেশি ঝুঁকবে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি করো? ইনসাফ করো, ইনসাফ করো। ইনসাফ করো মানে দুজনের মাঝে ইনসাফ করো, ওকে যেমন একরকম পড়াবে, একরকম খাওয়াবে, ইত্যাদি ইত্যাদি। সব ভাগ করা হবে, ওর কাছে যেমন থাকবে এর কাছে তেমন থাকবে, রাত দিন সব ভাগ করা হবে, কিন্তু একটা জিনিস ভাগ করতে পারবেন না। ওয়ালান তাসতাতিউ আন তাআদিলু বাইনান নিসাই ওয়ালাউ হারাসতুম। এই আদল করা বড় কঠিন আছে, অসম্ভব। আপনার মনকে ভাগ করা কঠিন আছে, আপনি চাইবেন যে দুজনে কি সমান ভালোবাসবো, হতে পারে না। দেখবেন একজনের প্রতি একজন, বিশেষ করে নতুনটার প্রতি, তাই না? হ্যাঁ, হয় না, হয় না? তো যেটা পুরনো হয় চিংড়ি মাছের খোসা, আর নতুন বউ হলে নিত্য করে গোসা, এটা তো নিয়ম। সুতরাং আপনি আপনার মনকে, মনের ভালোবাসাকে ভাগ করতে পারবেন না। এখানে আপনি মনের উপরে জোর করতে পারবেন না যে আমার মনটা কেন ওই দিকে যাচ্ছে। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে কাকে বেশি ভালোবাসতেন? আহা, আয়েশাকে বেশি ভালোবাসতেন। তাকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সব থেকে প্রিয়তম কে? মা নেই, বাপ নেই তখন, সব থেকে প্রিয়তম কে? বলেন আয়েশা। বললেন পুরুষদের মধ্যে? বললেন তার বাপ। শেষ শয্যায়, শেষ অসুখে অসুস্থ অবস্থায় তিনি খালি জিজ্ঞেস করতেন, কাল আমি কোথায়, কাল আমি কোথায়? উদ্দেশ্য কি? আমি আয়েশার পালি, আয়েশার বাসায় আমি কখন যাব? আহা, আয়েশার বুকে মাথা রেখে তার ইন্তেকাল হয়। এটা মন, মানুষের মন, আপনি কোনো মতেই পারবেন না, কোনো মতেই পারবেন না। ভাগ আপনি সব কিছু করে দেবেন, কিন্তু ভালোবাসাকে ভাগ করার ক্ষমতা আপনার নেই। তো মনে আমরা যা বলি, যদি সেগুলো খারাপ কথা হয়, তো সেই খারাপ কথা আল্লাহ ধরবেন না। এটা আমাদেরকে আয়াতে বলে দেওয়া হল, যতক্ষণ না কাজে পরিণত করেছি। মনে মনে কুচিন্তা যদি হয়, মনে মনে যদি আপনি কাউকে বউ বানান, মনে মনে যদি আপনি কাউকে শয্যা সঙ্গিনী বানান, মনে মনে যদি আপনি, এগুলো করা উচিত না, কিন্তু হয়ে যেতে পারে, আসতে পারে, তাহলে কি হবে জানবেন যে ক্ষতি হবে। আমি এখানে একটা মশলা বলে দিচ্ছি, অবশ্য অনেকে খারাপ মনে করবেন। যদি আপনি স্ত্রী মিলন করার সময়ে আপনি নিজের স্ত্রী মিলন করছেন, কিন্তু মনে মনে ভাবছেন আমি অমকের সাথে মিলন করছি, মনে মনে, তাহলে কি হবে? এটা ওলামারা বলছেন এটা ব্যভিচার হবে, বুঝতে পাচ্ছেন? একজনের প্রশ্ন ছিল, এক মহিলার প্রশ্ন ছিল যে আমার স্বামী একদম কুৎসিত, বিভৎস চেহারা, সে যখন আমার সামনে আসে আমার সবকিছুই শেষ হয়ে যায়, তো আমি অন্ধকারে যদি সেই স্বামীকে মানে মিলনের সময় যদি আমি অন্য পুরুষ চিন্তা করি, জায়েজ কিনা? তেমনি এক পুরুষের এইরকমই প্রশ্ন ছিল যে আমার স্ত্রী একদম কুশ্রী, মানে সে সাজগোজ থাকে না, তারপরে এমনিতেও দেখতে ভালো না, আমি যদি অন্ধকারে কিংবা চোখ বন্ধ করে যদি অন্য কাউকে কল্পনা করি, পুরো হিরোইনকে কল্পনা করি, অভিনেত্রী, তাহলে কি আমার একটা জায়েজ হবে? হবে না। এই দেখেন মনের কথা, এগুলো কিন্তু মনের কথা, এগুলো মনের গোপনের ভিতরে, মনের ভিতরে কত কিছু হয়। বলছেন যে এখানে যে তুমি করছো এটা হচ্ছে কল্পনা এবং সংকল্প, এতে কি হবে তোমার মন? এইভাবে কুচিন্তা মনে জায়গা দেওয়া উচিত না, কিন্তু যদি কোনো সময়ে কুচিন্তা এসে যায়, তাহলে পরে আল্লাহ ধরবেন না, যতক্ষণ না সেটা কি করা হয়েছে, মুখে প্রকাশ করা বা কাজে পরিণত করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। যারা ইমান এনে নেক আমল করে তাদের জন্য পুরস্কার আছে, তবে আমি সাধ্যের অতীত কাউকে ভার দিই না। উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন, তারা হচ্ছে জান্নাতবাসী, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। সূরা আরাফ 42 নম্বর আয়াত। আল্লাহ অন্য এক আয়াতে বলেছেন, ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের অতীত আল্লাহ তাআলা কাউকে বেশি ভার দেন না, বা আমি বেশি ভার, সাধ্যের অতীত কাউকে ভার দিই না। এটা হচ্ছে সূরা মুমিনুন 62 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্নাল্লাহ তাআলা তাজাওয়াজা লি উম্মতি আম্মা হাদাসাত বিহি আনফুসুহা, আম্মা হাদাসাত বিহি আনফুসুহা, তার মানে আমার আল্লাহ তাআলা আমার উম্মতকে মাফ করে দিয়েছেন, অতিক্রম করেছেন, যে মনে মনে যে সমস্ত কথা বলে, খারাপ কথা, যেগুলো পাপ চিন্তা, পাপের কথা, মাফ করে দিয়েছেন। মালাম তাতাকাল্লাম বিহি, যতক্ষণ না সে মুখে বলেছে, আও তা আমালা বিহি, অথবা কাজে পরিণত করেছে। পরিষ্কার এটা হাদিসের কথা। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে মনের পাপ চিন্তা আল্লাহ তালা ধরবেন না, কিন্তু চিন্তাকে স্থান দেওয়া উচিত না। ওই যে বললাম, আপনি যদি এই সময় মনে করেন যে অমককে আমি করছি, তাহলে পরে কি হবে, সেখানে পাপ হয়ে যাবে, গুনাহ হবে। যদি আপনি কোন সময়ে কুচিন্তা মনে চলে আসে, ব্যবিচার করছেন, কিংবা মনে মনে তালাক দিচ্ছেন বউকে, তালাক দেবো, তোকে তালাক মনের ভিতরে কি মুখে না, কিংবা যদি কোনো কুফরি চিন্তা করেন, কুফরি চিন্তা করেন, তাহলে পরে জেনে রাখবেন এগুলো ধর্তব্য হবে না। এক ভাই বলছেন মাঝে মাঝেই আমাকে এসে বলছেন যে হুজুর, মনে মনে আমার চিন্তা হয় অনেক সময় যে মোসাহাবকে অসম্মান করি, মনে হয় পা দিই, কিংবা এ মনে মনে হয়। তো এগুলো শয়তানি ওয়াসওয়াসা, কারণ মনের পেছনে আবার কে আছে, শয়তান আছে। এই শয়তান ওয়াসওয়াসা দেয় আল্লাহ, যে ইউয়াসওয়াসু ফি সুদুরিন্নাস মিনাল জিন্নাতি ওয়ান্নাস, হে এক সমস্যা। মন তো মনই, তার উপরে পেছনে কে আছে, শয়তান, ওয়াসওয়াসা দেয়। এই ওয়াসওয়াসা যখন দেয়, তখন মনের ভিতরে আপনার কি হয়, এইরকম কুচিন্তা আসতে পারে। তো যতক্ষণ না আপনি তালাক বলেছেন, ততক্ষণ তালাক হবে না, যতক্ষণ না আপনি ব্যবিচার করেন, ততক্ষণ ব্যবিচার হবে না, যতক্ষণ না আপনি কুফরি কথা মুখে বলেছেন, ততক্ষণ বা কাজ করেছেন, ততক্ষণ কুফরি হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যা আনাসু মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসালু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদের একদল তার কাছে এসে জিজ্ঞেস করলেন, ইন্না নাজিদু ফি আনফুসিনা মা ইতাআযামু আহাদুনা ইতাকাল্লাম বিহি, আমাদের মধ্যে কেউ কেউ তার মনের ভিতরে এমন এমন কথা পায় যে কথা মুখে বলতে, উচ্চারণ করতে বিশাল মনে করে, তার মানে বিশাল কঠিন ব্যাপার, বড় গুনার কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আওয়াকাদ ওয়াজাতুমু, তোমরা কি এরকম মনে মনে পাও, কালু নাম, হ্যাঁ এরকম আমরা পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাকা সারিহুল ঈমান, এটাই হচ্ছে স্পষ্ট ঈমান, তার মানে ঈমান থাকলে এই শ্রেণীর ওয়াসওয়াসা স্বাভাবিক, কারণ মন তো আছে, তার উপরে শয়তান পেছনে আছে। দেখেন এক শ্রেণীর কথা দেখেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু ইয়াতাসাআলুন হাত্তা ইউকাল হাযা খালকুল্লাহ আও খালাকাল্লাহুল খালকা ফামান খালাকাল্লাহ, মানুষ এভাবে কুচিন্তা করতেই থাকবে, ভাবতে থাকবে, এটা আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ সৃষ্টি করছে, এটা আল্লাহ, সব আল্লাহকে সৃষ্টি করেছে, আসমান জমিন পাহাড় পর্বত তারকা সূর্য চন্দ্র সব আল্লাহ সৃষ্টি, সব কে সৃষ্টি করেছে, আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহকে কে সৃষ্টি করল, এরকম প্রশ্ন আসে না, আসে না মনের ভেতরে? যখন শেষকালে এই প্রশ্ন আসবে মনের ভেতরে, তখন কি বলো, ফামান ওয়াজাদা মিন যালিকা শাইয়ান ফালিয়াকুল আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, যখন এই চিন্তায় পৌঁছে যাবে, তখন সে যেন বলে, আমি আল্লাহ এবং তার রাসূল সমূহের প্রতি ঈমান এনেছি। ব্যাস, এটা হচ্ছে ঈমানের ব্যাপার। এখানে শুধু ঈমান বিশ্বাস রাখতে হবে, আল্লাহ কিভাবে এলো বা এলেন বা আল্লাহ কে কে সৃষ্টি করে, এসব প্রশ্ন মনেই আনা হবে না, ঠিক আছে? যেমন আপনি চিন্তা করতে পারেন, পাঁচ লাখ, দশ লাখ, তার নিচে কি, তার নিচে কি, করতে করতে করতে একশোর নিচে কি, নিরানব্বই, করতে করতে দশের নিচে কি, নয়, তার নিচে আট, তার নিচে সাত, তার নিচে ছয়, তার নিচে পাঁচ, তার নিচে চার, তার নিচে তিন, তার নিচে দুই, তার নিচে এক, তার নিচে জিরো, তার নিচে জিরো, তার নিচে জিরো, তার নিচে জিরো, আর আছে কিছু, ব্যাস স্টপ, এখানে শেষ। তেমনি সব কিছু চিন্তা করেন আপনি, আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি চিন্তা করেন, কিন্তু আল্লাহকে নিয়ে যে আল্লাহকে কে সৃষ্টি করল, এরকম চিন্তা খবরদার মনে আনবেন না। যখনই মনে আসবে এই শ্রেণীর চিন্তা, আর সত্যি কঠিন চিন্তা, তখন আপনি কি বলবেন, আমান্ত বিল্লাহি ওয়া রাসূলি। মন এমন যদি ভুল করে কিছু করে, যদি ভুল করে কিছু ভালো কাজ বা খারাপ কাজ করে, যদি খারাপ কাজ করে তার গুনাহ হবে না, আর যদি ভুল করে কোনো ভালো কাজ করে অথচ সেটা ভালো কাজ নয়, তাহলে তার সব হবে। কেমন, আপনি একটা কাজ করলেন যে কাজটা করা আসলে শরীয়তে নেই, বিদাত, কিন্তু আপনি মনে করলেন যে এটা সুন্নত, আল্লাহ সব দেবেন না, দেবেন না, আল্লাহ সব দেবেন, কিসের জন্য, এই যে মনটার জন্য, আপনি জানেন না, অবশ্য জেনে শুনে করলে আলাদা কথা, জেনে শুনে কেউ বিদাত করলে আলাদা কথা, তাই না? যে সে জানছে, কিন্তু না জেনে যদি কোনো বিদাত কেউ করে এবং সে মনে করে যে এটা সুন্নত বা এটা করতে হয়, তাহলে আল্লাহ তাআলা তার অন্তর দেখে সব দেবেন। যেমন একটা হাদিসে আছে যে যদি কোনো বিচারক বিচার করে, জেনে শুনে বিচার করল, না জেনে না, না জেনে না, জেনে শুনে বিচার করলো, কিন্তু সে বিচারটা আসলে ভুল হলো, ভুলে হওয়ার জন্য তার পাপ হবে না, হবে না, পাপ হবে না, বরং সে একটা নেকি পাবে। সে জানছে, জানার পরে দলিল দেখে সবকিছু করেও সে বিচারটা ফয়সলাটা নিল, কিন্তু সে ফয়সলাটা ভুল। সে কিন্তু জানছে ঠিক, সে জানছে আমি তো ঠিক কিন্তু আসলে ভুল, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে একটা নেকি দেবেন। কিন্তু বিচার করার পর সে জানছে ঠিক আর আসলেই ঠিক, তাহলে তার জন্য দুটো নেকি, দুটো সওয়াব আছে, ডবল সওয়াব। বুঝতে পারছেন? হাদিসে কি বলা হয়েছে, ইযা হাকামাল হাকিম ফাজতাহাদ ফাআসাবা ফালাহু আজরান ওয়া ইযা হাকামা ফাজতাহাদা ফাআখতা ফালাহু আজর। বিচার করে ঠিক যদি হয় দুটো সওয়াব, আর যদি ভুল হয়ে যায় তাহলে একটা সওয়াব। এজন্যই যেটা শরীয়তের বিচারক বলার কথা হচ্ছে এখানে, বিচার শরীয়তের যে কোনো ফয়সালার কথা বলা হচ্ছে। একজন মুফতি ফতোয়া দিল, জেনে শুনে ফতোয়া দেখে ভাবলো যে হ্যাঁ এই ফতোয়া ঠিক কিন্তু আসলে ভুল, সে একটা সওয়াব পাবে। আর যদি সঠিক হয় তা অবশ্যই, যেমন আইমাই কেরাম যত ইমাম আছেন, চার মজাব হয়ে গেছে, বাকি তো চারটে মজাবই নয়, চারটে ছাড়াও আরো ইমাম ছিলেন, তারা তারা নিজে নিজের ইজতিহাদ করে মাসলা দিয়ে গেছেন, তাদের কি গুনাহ হবে? না, তারা ঠিক হিসাবে করে গেছেন, তাদের একটা করে সওয়াব হবে। যদি ভুল হয় তাহলেও একটা করে সওয়াব, আর যদি ঠিক হয় তাহলে ডবল করে সওয়াব। এজন্য তাদেরকে গালাগালি করা ঠিক না, ইমামদেরকে গালাগালি করা ঠিক না, সবারই প্রতি আল্লাহ রহমতুল্লাহ আলাই রাহেমাহুল্লাহ ইত্যাদি বলে দোয়া করতে হবে। কারণ তাদের এই ফিকহ, তাদের জ্ঞানের জন্য আমরা দিনকে পরিপূর্ণরূপে পেয়েছি। কোরআন হাদিস দিয়েই শুধু দিনকে বোঝা যায় যতক্ষণ না তার ফিকহ অর্জন করা যায়। এই জন্য ফিকহ, আমরা ফিকহকে অমান্য করি না, আমরা ইজমা অমান্য করি না, কিয়াস অমান্য করি না, আমরা অমান্য করি কি, সহি হাদিস থাকতে আমরা কারো ইজতিহাদ মানি না, সহি হাদিস থাকতে আমরা সহি হাদিসকে বাদ দিয়ে কারো মতকে অন্ধভাবে গ্রহণ করি না, সহি হাদিস থাকতে আমরা ইজমা নিই না, সহি হাদিস থাকতে আমরা কিয়াস মানি না, এই হচ্ছে আমাদের পথ। সুতরাং বুঝতে হবে, অনেকে বলে যে এরা কিয়াস ইজমা কিচ্ছু মানে না, ফেকা মানে না, শুধু কোরআন হাদিস দিয়ে মানে, তবে এটা দলিল কি বলো, এ লাফিয়ে মানে মনে করে কি যে এরা একদম জাহেল, অনেকে জাহেলও বানিয়ে দেয়, এই জন্য অনেক রকম নাম দিয়ে বদনাম করে, এরা কিন্তু নিজেরাই জাহেল। যাই হোক, কি বললাম, কোন এমন কাজ যেটা ভালো মনে করে কেউ করে অথচ সেটা ভালো নয়, বিদাত, তাহলে পরে সে কি পাবে, সব পাবে, কটা, একটা। একটা হাদিস আছে, আবু সাইদ খুদরি বলছেন, খারাজা রাজুলান ফি সাফারিন ফাহাদারাতিস সালাহ, দুই ব্যক্তি সফরে বের হলো, নামাজের সময় হলো, লাইসা মাহুমা মা, তাদের কাছে পানি ছিল না, ফাতায়াম্মামা সাইদান তাইয়িবান ফাসাল্লায়া, তা পাক মাটি দিয়ে দুজনেই তায়াম্মুম করলো, দুজনেই নামাজ পড়লো, তারপরে কিছুক্ষণ পরে পানি পেল। আপনারা বলুন তো কি করবেন, তায়াম্মুম করে নামাজ পড়েছেন, এবার পানি পেয়েছেন, উজু নষ্ট হয়ে গেল তাই না? তায়াম্মুম করার পর যখনই পানি দেখলেন আপনার তায়াম্মুম নষ্ট, এবার নতুন করে কি করতে হবে, উজু করতে হবে, কিছু করেন। তাহলে এখন আপনি উজু করে নতুন করে নামাজ পড়বেন না নামাজ হয়ে গেছে? এদের মধ্যে একজন করলেন কি, একজন নামাজ ফিরিয়ে পড়লেন মানে উজু করে, ওয়ালাম ইউঈদ আল আখার, দ্বিতীয়জন বললেন আমি তো নামাজ পড়ে ফেলেছি, আমার নামাজ হয়ে গেছে, ঠিক না, নামাজ হয়ে গেছে। যেমন কেবলা, মরুভূমিতে গেলেন বুঝতে পারলেন যে কোন দিকে মেঘ, কেবলা কোন দিকে, বিশেষ করে সৌদি আরবে বোঝা মুশকিল তাই না? আমাদের দেশে তো পশ্চিম মুখ বোঝা খুব সহজ, এখানে কেবলা মুখ বোঝা খুব কঠিন। এখন নামাজ পড়লেন, পরে বোঝা সূর্য বিরতম বোঝা গেল, আরে নামাজ তো গড়বড় হয়ে গেছে, পেছন দিকে মুখ করে নামাজ পড়েছি, নামাজ কি ফিরিয়ে পড়তে হবে? নামাজ হয়ে গেছে, নামাজ হয়ে গেছে। এখন দুই সাহাবি দুরকম আমল করলেন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দুজনেই উল্লেখ করলেন যে আমি তো নামাজ ফিরিয়ে পড়িনি আর উনি নামাজ ডবল করে পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য বললেন যে ফিরিয়ে পড়েননি, আসাবতাস সুন্নাহ, তুমি সুন্নাহ অনুযায়ী আমল করেছো বা তোমার আমলটা সুন্নাহ, সুন্নার সপক্ষে হয়েছে। ওয়া আজ্জাআতকা সালাতুক, তোমার নামাজও যথেষ্ট হয়েছে। আর যে ব্যক্তি নামাজ উযু করে নতুন করে নামাজ পড়েছিলেন তাকে বলা হল লাকাল আজরা মাররাতাইন, লাকাল আজরু মাররাতাইন, তোমার জন্য ডবল সওয়াব। কোনটা ভুল কোনটা ঠিক, কোনটা ভুল কোনটা ঠিক হলো? এখন যে ফিরিয়ে নামাজ পড়ল তাকে বলা হলো তোমার জন্য ডবল সওয়াব। হ্যাঁ, কোনটা ঠিক কোনটা ভুল? সুন্নাত যেটা সেটাই ঠিক, তাহলে সুন্নাত যেটা সেটাই ঠিক, তাহলে এই জন্য ডবল সওয়াব কেন? কারণ সে মনে জানত এটাই ঠিক, এই জন্য দুইবার নামাজ পড়ল দুইবার নামাজের সওয়াব পাবে। কিন্তু যখন আপনারা জানলেন যে নামাজ পড়ে নিলে তারপর পানি পেলে আর নামাজ পড়তে হয় না, এখন যদি আপনি ডবল সওয়াব নেওয়ার জন্য একবার নামাজ পড়লেন আবার নামাজ পড়লেন, সওয়াব পাবেন আর হবে না? কারণ এখন জানছেন সঠিক কোনটা, সুন্নত কোনটা। না জেনে যখন কোন আমল করবেন ভালো মনে করে তখন সেই আমলের সওয়াব পাবেন, কিন্তু জানিয়ে শুনে যখন আপনি জানবেন যে এটা বিদআত তখন ভালো মনে করে করি পাবেন আপনি না, তখন বলা হবে কুল্লু বিদআতিন দালালা, সুন্নতের খেলাফ যেটাই হচ্ছে মানে ভুল সেটা কি? কুল্লু বিদআত, প্রত্যেক বিদআত, আর বিদআত হচ্ছে দালালা, দালালা হচ্ছে জাহান্নামের পথ। ঠিক আছে, এটা অন্য কথা, ওটা অন্য কথা, ওটা সরল হয়তো কেউ বুঝল না যে রাত্রের বেলাতে মনে করুন স্বপ্নদোষ হয়েছে, তারপরে ফজরের সময় আজান হলো, দুর্বল করে উঠে উজু করতে গেল, উজু করে নামাজ পড়ে এলো, এসে বসে কোরআন পড়ছে বা বসে আছে খাটে বসে দেখছে কাপড়টা যেন কেমন মরমর মরমর করছে, স্বপ্ন মনে নেই, এখন দেখলো নিশ্চয়ই তাহলে আমার স্বপ্নদোষ হয়েছে, এক্ষেত্রে তার নামাজ হয়েছে না হয়নি? নামাজ হবে না, কারণ তার দেহটাই নাপাক অবস্থায়, উজু করলেও গোসল করতে হবে, এই জন্য তার নামাজটা হবে না। পক্ষান্তরে যদি একজন লোক নামাজ টামাজ পড়ে যখনই খাটে বসলো দেখলো তার লুঙ্গির এক প্রান্তে পায়খানা লেগে আছে, এইভাবে লাগে গন্ধ তো পায়খানা, নামাজ হয়েছে না হয়নি? হ্যাঁ, নামাজটা হয়ে গেছে, কেন? তার শরীর পাক কিন্তু বাইরের কাপড় না পাক, কিন্তু সে জানত না, অজান্তে করে ফেলেছে, অজান্তে করে ফেলার ফলে তার সেটা কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে, বুঝতে পারছেন? মাফ হয়ে যাবে। এখন সেটা কি করা যাবে? তখন আর তাকে বলা যাবে না, তার কারণ তার আল্লাহ তাআলা হয়ে করে নিয়েছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন, সে অজান্তে পড়ে ফেলেছে নামাজ, অজান্তে কাজ হয়ে গেছে। এই হলো মোটামুটি আজকের মনের কথা, ইনশাআল্লাহ পরবর্তীতে আরো অনেক কিছু মনের কথা আছে আপনাদেরকে বলবো, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন আমাদের মনকে ঠিক করার জন্য আর সঠিক জিনিস জেনে ও মেনে চলার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।